بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أربعين أردتن غشوري لي غشة ينري كنغري خوما فلايوم غشة هما خوما فلاه رغو كلا غشة هدينا كان خراف شيز بشي يانا زريا دنيا ما زدون فتنة ور خارا حريور مارا ماريور درا دريور سيرا سيريور إن بغن غشة سبوبي এই গোচ্ছাই বা শৈতানত তৈরি দি সেতাল লাহারা বেগুনে যে দূর হারে দূর গুসারে সময় বললা বলে খুশি করিম সেই গুসারে সময়লে আল্লাহ তালাই মানুষী নরে বেশি মর্থবা দে আর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসলমে খন মানসিত খনদিন বদলানো হলো আন আয়েশা রদি আল্লাহ আনহা কালাত ওমান তাকামা রসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম লিনফসিহি ইল্লা আন্তুন তাহাকা হরমতুল্লাহি ফয়ান তাকিমুলিল্লাহি বিহা বিবা মুত্তাফাক আলাইহি হাদিস আরাত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনদিন নফসাল্লাহ উলিয়ারে খনিকত্ব বদলানো হলো যদি আল্লাহর হুদুদর আল্লাহর শরীয়তর খনিকে যদি ইন্তেহাক গরদ দিলে মুখালবত গরদ দিলে হিতাল্লাহ উলি ইজাতুন আল্লাহ উলিয়ারে বদলালে দিয়ে হেন্দিল্লা আছে দে ইয়ার বাজার গোহাই সম্মাজি রসুল সাল্লাহ আসলাম বয়ং যদি মন কদমা গাইদান ও হুয়া ইয়াকদিরু আই ইয়ামফুযুহু দাআহুল্লাহু আলা রুউসিল খালায়িক ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউখাইয়িরুহু ফি আইয়িল হুরি শাআ যে হনো বানছি গুসারে খাই ফেলাই গুসারে সময় ফেলাই এবার নীলা গুসে উঠি দি গুসাই আনরে বাই তনফিদ করে হারিব জারে গুসে উঠি ভারে মাত্র চালেও হারিব দত্য চালেও হারিব মাফ করে দিলেও হারিব তো এই বাই কি গুজিয়ে মাফ করে দিই আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা মানুষ এবার দেখাইব দেখাইয়ার বাদে হৌরুল ইন দিব জিবা মানহ ইবালে বল্লা হাজি জিবা তিরমিজি আবু দাউদ ওগাইরের মাঝে আছে এবার হাসান হুল আলবানী রহমতুল্লাহ আলাই এর বাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ং যদি মুসলিমের হাদিস মাজি লাইসা শাদীদু মান গালাবা আন-নাস ওয়ালাকিন আশ-শাদীদ মান গালাবা নাফসাহু বিশি বাহাদুর মানুষ হওয়ার খানাজা জিবাইয়ে আরোগ্য মানুষরে গালে বইবারে আরোগ্য মানুষরে গুসইলারে হজ্জা দিয়ারি বারে মারি ফারে ধরি বারে লাকিন বাহাদুর খোয়াজা দে আরাত দিন মাঝে শরীয়ত মাঝে ও মানুষরে জিবে তো গুসইলে নিজের নফসরে গালে বইবারে নিজের নফসরে সবর গড়াই ফারে আরোগ্য হাসি মাঝে আছে মোত্তফাক আলাইহি হাসি মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লাইসা আশ-শাদীদু বিসুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাযাব মানুষ কোদনে কুসি দিল্লে ডর করি তাড়াতাড়ি আসা মারি ফেলে ফারে আল্লাহ নবী হদ্দে শাদীদ মানুষ বাহাদুর মানুষ হওয়া নজিবাই কুসি দিল্লে আর জনের ডর করে আসা মারি ফারি বা ন বাহাদুর মানুষ হইতে অমানুষ জিবাই গুসা উড়িলে নিজের নফসরে সিবি দরিয়ারে রাখি ফারে ই বললে বেশি বালা মানুষ ইয়ার বাদে ইবা বললে বেশি বাহাদুর মানুষ ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ঙ্গর দে আরোগ্য হাসম মাঝে অজ্ঞ মানুষে জিবাই আয়ারে আল্লাহ নবী তু ওসিয়ত মাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খদ্দে রসুল্লাহ আও সিনি আর একা তুমি ওসিয়ত করো তাই ওলা চুকসির আলাইয়া বেশি ন বাচ্চা করে কার ওসিয়ত গরম হয়ে তাই এলা আল্লি আহফদু তোমার ওসিয়ত রায় কি করি পারিবান হেফত করে রাখি পারিবান ফকার রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসলাম লাগবাব রসুল হদ্দে হদে তুমি গুসা নয় তুই গুসা নয় ইবা বুহারের হাদিস এনে আল্লাহ নবী তো খবর হুসার গুজি তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম হদে তুই গুসা নয় ইয়ার বাদে ইয়া খোয়ানি যদি খনিকত যদি গুসতে দইলে কি হইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এন হইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইবা হলে যা আছে গুসা জাগই ইবা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিন লিল আলাম কালিমাতান লাও ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ ইয়ানি মানুষ গ গুসুই হজ্জাদের তে মানুষ বাই যদি এন হদলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হলে গুসা হদে ফানিয়ে জাগই ইয়ার বাদে হাই সমাজ আছে যে আরো ইয়ানি আসবর ইনদাল গযব ওয়াল আফু ইনদাল ইসাআ فإذا فعلوا عصمهم الله وخضع لهم عدوهم كأنه ولي حميم মানুষ কত গুসুটে সবর করের আর জন বিয়াদ দিবি গুজি মানুষ এবারে মাফ করে দের এনলে গরত দইলে আল্লাহ এবারে বাঁচাইব আল্লাহ এবারে হেফাজত করিব আর এবার দুশ্মন জীবা আসি বা আল্লাহ বলিয়ারে দোস্ত বনে যাবে গই ইয়ার বাদে এইবার বুখারি মাঝে আসি দে গোয়া হাদিস হাদিস ইয়ার বাদে আরও হাজ মাজে আবু দাউদ ওগাইরের মাঝে আসি দে ইন্নাল গযবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিন নার ওয়াইন্নামা তুদফাউ আন-নার বিল মা ফাইযা গযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানের বানাই দে হতুন ওইনতুন গুসা দিবা আসিবা শৈতানতুন শৈতান দিবা আসিবার বানাই দে আল্লাহ ঐনতুন হনক মানুষ দি এ গুসুটি দিলে অনারা অধু বানাই কাল্লা ওইনরে ফানিলে আর নেয়াজা দে yerpadar go hasimadade ida ghadiba ahadukum huwa qaim gushutu dole onara taratri bojeygoy falyajlis bojeygoy faida dhahaba anhu alghadab gushagegoy dole alhamdulillah nada dole wa illa falyastaj' anna tigratu nadigoy nadigiligoy gusha furazagoy tulebayan ara gushano balawlere khatayin khodiya gushad zuriya manish kolotun dase khotodillah shizakal hasilo bunguri khada khadi jagi bunguri marawari jagi bunguri sara sari me abi dirman ma jagi bayen dar darmian ma je khoj jagi jodi honi ki jodi ara yang gori dile allah diyan hoyi yan yan hono buj dilino yan hono manush be to taqat nai dino manush be bahadur no dino bahadur idi dibeye gushare son livare gushare son livare onara allah nabi muhammad sallallahu alaihi wasallam khata hunno gushare son libolla kujit gujjo ফলনা এই দশনা এ হইব আয়দাসি তালে ন হারি আয়দাস আরে বুজদিরে হইব আরে দাসি ইতি লড়াইয়া হইব ইতি হন বাহাদুর ন হইব ইয়ান রুদু নসাইও মঞ্জে তুলেন না তুলা ওষুধ না হাইয় তুলা ওষুধে মঞ্জের দাসে জাহান নাম লে যাবে হেন্দিল্লা তুলা ওষুধ করুন দে দিয়া ইনজিরে মানুষ দাসে গলত থরি যাবে দুঃখ থরি যাবে আল্লাহ বেগুনের বাসক আল্লাহ আলম